আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে তাওহীদের দর্শে আমরা জানব যে আল্লাহ তাআলা এই সারা বিশ্ব নিয়ন্ত্রণ করেন, এই বিশ্ব নিয়ন্ত্রণের পশ্চাতে কার হাত আছে, আল্লাহর হুকুম আছে, আল্লাহর ইশারা আছে, আল্লাহর ইঙ্গিত আছে ইত্যাদি। কোন গায়রুল্লাহ কি তো শরীক আছে? কোন গায়রুল্লাহ কি আল্লাহর শরীক আছে যে এই বিষয়ে এর দায়িত্ব, এর হাওয়ার দায়িত্ব, এর পানির দায়িত্ব, এর পাহাড়ের দায়িত্ব, এর আল্লাহ তাআলা দায়িত্ব দিয়ে রেখেছেন কাকে? ফেরেশতাকে। আল্লাহর হুকুমে ফেরেশতা যেমন পানি বর্ষণ করেন, পাহাড়ের ফেরেশতা আছে, মায়ের পেটে ভ্রূণের ফেরেশতা আছে ইত্যাদি ইত্যাদি। কিন্তু সার্বিকভাবে নিয়ন্ত্রণ করেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ বলছেন, আল্লাহুল্লাযী রাফা আস-সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা সুম্মা ইস্তাওয়া আলাল আরশ ওয়া সাখখারা আশ-শামসা ওয়াল কামারা কুল্লুন ইয়াজরি লিআজালিন মুসাম্মা ইউদাব্বিরুল আমর ইউফাসসিলুল আয়াতি লাআল্লাকুম বিলিকা'ই রাব্বিকুম তুঁকিনুন। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ স্তম্ভ ছাড়া আকাশমণ্ডলীকে ঊর্ধ্বে স্থাপন করেছেন, আকাশে কোন স্তম্ভ নেই, তোমরা তা দেখছ, অতঃপর তিনি আরো সে সমাসীন হয়েছেন, আরো সে উন্নীত হয়েছেন এবং সূর্য ও চন্দ্রকে বশীভূত করেছেন, প্রত্যেককে নির্দিষ্ট মেয়াদের মধ্যে আবর্তন করে তিনি সকল বিষয় নিয়ন্ত্রণ করেন। সকল বিষয় নিয়ন্ত্রণ কে করে? আল্লাহ। ইউদাব্বিরুল আমর এবং নিদর্শন সমূহ বিশদভাবে বর্ণনা করেন যাতে তোমরা তোমাদের প্রতিপালকের সাথে সাক্ষাৎ সম্বন্ধে নিশ্চিত বিশ্বাস করতে পারো। অন্য এক আয়াতে আল্লাহ বলছেন, এটা হচ্ছে সূরা রাদের দুই নম্বর আয়াত, আর সূরা ইউনুস 31 নম্বর আয়াতে বলছেন, কুল মাই ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, তোমাদেরকে আকাশ এবং পৃথিবী থেকে কে রুজি দান করে? আম্মা ইয়ামলিকু সামা ওয়াল আবসারা ওয়া মাই ইখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়া ইখরিজুল মাইয়িতা মিনাল হাই ওয়া মাই ইউদাব্বিরুল আমর, তোমাদের কর্ণ চক্ষু সমূহের মালিক কে? আর মৃত হতে জীবন্ত এবং জীবন্ত হতে মৃত বের করে কে? আর সকল বিষয় নিয়ন্ত্রণ করে কে? কার হাতে নিয়ন্ত্রণ ক্ষমতা? ফাসায়াকুলুন আল্লাহ, তারা বলবে আল্লাহ। এই তারাটা কারা? মুশরিকরা। মুশরিকরা পর্যন্ত, মক্কার মুশরিকরা পর্যন্ত বিশ্বাস করত যে সকল পৃথিবীর সমস্ত নিয়ন্ত্রণভার কার হাতে? আল্লাহর হাতে। তারা বলবে আল্লাহ। ফাকুল আফালা তাত্তাকুন, তুমি বলো তাহলে কেন তোমরা সাবধান হও না? তাহলে বোঝা গেল যে সমস্ত নিয়ন্ত্রণের দায়িত্ব বা নিয়ন্ত্রণ ভার কার কাছে? কার আছে? আল্লাহ তাআলার আছে। বর্তমান যুগের বহু মুশরিকের বিশ্বাস যে বিশ্ব পরিচালনার কোন কোন কর্মে কোন কোন গস, কুতুব, আবদাল বা বুজুর্গের হাতে আছে। তারা মনে করে যে বুজুর্গের হাতে এই সমস্ত দায়িত্ব আছে। অনেকে অমুসলিমদের অনুকরণে কাউকে পানির দায়িত্বশীল পীর, কি নাম, খাদ খেজির, ওই যে মুসা আলাইহিস সালামের সঙ্গে সমুদ্রের ধারে দেখা হয়েছিল, বা সেখান থেকে হয়ে গেল কি পানি পীর। মেয়েরা বলে পানিতে পেশাব করতে হয় না, অর্থ মেয়েরাই পানিতে পেশাব করে, তাই না? ঘাটে গিয়ে, পাড়া গ্রামের মেয়েরা ঘাটে গিয়ে পেশাব করে, ঘাটে একদিকে শাক ধয়ে একদিকে পেশাব করে, একদিকে মুড়ির চাল ধয়ে একদিকে পেশাব করে। নি কবি লিখেছে না, আহারে গুণের বিবি আহা কি বা গুণ, স্বামীর খরচে দেখো বাঁচাইল নুন। তো ওরাই বলে যে পানিতে পীর আছে, আর ওরাই পানিতে পেশাব করে। তবে সব মেয়েকে সমান? এ একদল মহিলা পানি পীর। কাউকে ঘুমের দায়িত্বশীল দেবী মুসলমানরাও বিশ্বাস করে। এই জন্য দেখবেন ছোট বাচ্চা যখন ঘুমিয়ে ঘুমিয়ে কান্না করে অথবা হাসে, যখন কান্না করে তখন কি বলে? ষাট ষাট ষাট করে, জানি না আপনি হয়তো কেউ শুনেছেন কি শোনেননি, ষাট ষাট ষাট করে ছেলেটাকে আবার ঘুম পাড়ায়, কেঁদে উঠে, কি বলে? ঘুমের দেবী ষাট, ষষ্ঠী দেবী। ওদের থেকে আমাদের ওই মামাদের বাড়ি থেকে খামারের বাড়িতে চলে এসছে, যেমন লক্ষ্মী তেমনি ষষ্ঠী দেবী ষাট ষাট বালাই ষাট বালাই ষাট বলে তারা ওই দেবীতে বিশ্বাস করে। কাউকে বসন্ত রোগের দেবী মেনে তাদের প্রতি ভক্তিও ভয় প্রকাশ করে। আল্লাহ মুস্তাহান। অনেকে বুঝে না বুঝে প্রাকৃতিক অবস্থা বিশেষকে গালি দেয়। এবার যদি সমস্ত নিয়ন্ত্রণ আল্লাহর হাতে থাকে, মেঘ চলে আল্লাহর হুকুমে, ঝড় আসে আল্লাহর হুকুমে ভূমিকম্প হয়, আল্লাহর হুকুমে বজ্রপাত হয়, আল্লাহর হুকুমে তা যদি হয়, তাহলে যদি আমরা প্রাকৃতিক কোন অবস্থাকে গালি দিই, ঝড়কে গালি দিই, যুগ জামানায় যে রাত দিন হচ্ছে কার ইঙ্গিতে? আল্লাহ তাআলার ইঙ্গিতে। রাত দিনকে যদি গালি দিই, যুগকে গালি দিই, তাহলে সেই গালিতে শিরক ও কুফরি হবে কি না? অবশ্যই হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কাল আল্লাহু আজ্জা জাল, আল্লাহ নবী বলছেন, আল্লাহ তাআলা বলেছেন, কি হাদিস এটা? হাদিসে কুদসি, ইউজিনি ইবনু আদম, মাদম সন্তান আমাকে কষ্ট দেয়, ইয়াসুবুদ্দাহর, সে যুগ জামানাকে গালি দেয়, ও আনাদ্দাহরু, আর আমি হচ্ছি যুগ জামানা, তার মানে নিয়ন্ত্রণকারী, বিয়াদিল আমরু, আমার হাতেই সব নিয়ন্ত্রণ ক্ষমতা, ওকাল্লিবুল লাইলা ওয়ান নাহার, আমি রাত্রি দিন আবর্তন করে থাকি। তাহলে যদি কেউ রাত্রি দিন বা যুগ জামানাকে গালি দেয়, সেই গালি প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে কাকে গিয়ে লাগে? আল্লাহ তাআলাকে গিয়ে লাগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরো বলেছেন, আর রিহু মিন রাহিল্লাহ তাতি বির রাহমাতি ওয়া তাতি বিল আযাব, ফাইযা রাআইতুমুহা ফালা তাসুবুহা ওয়া সাল্লুল্লাহা খায়রাহা ওয়াস্তাঈযু বিহি মিন শাররিহা। তোমরা বায়ুকে গালি দিও না, বাতাসকে গালি দিও না, যেহেতু তা আল্লাহ তাআলার আশিস বা রহমত আনে এবং আযাবও, এবং তোমরা আল্লাহর নিকটের মঙ্গল প্রার্থনা করো এবং অনিষ্ট থেকে আশ্রয় প্রার্থনা করো। ঝড় এলে গালি দিও না ঝড়কে, কি করো? আল্লাহর কাছে পানা চাও যে আল্লাহ এই ঝড়ের বা এই হাওয়ার অনিষ্ট থেকে আমাদেরকে বাঁচাও। এই জন্য মুসলিম যুগ জামানা কিংবা প্রাকৃতিক কোন অবস্থাকে গালি দেয় না। কোন বিপদ ও বিপর্যয়ের মুখে, বিপর্যয়ের যুগ কাল, মেঘ বৃষ্টি ঝড় বা তুফানকে দোষারোপ করে না। কানা মেঘ, আমি ধানটা মেলতে লাগলাম, ধান শুকাতে লাগলাম, আর চলে এলো বৃষ্টি, দিয়ে কানা মেঘ, মেঘ কানা হয়ে গেল। তাহলে আসলে কাকে গালি দেওয়া হলো? আসলে আল্লাহকে গালি দেওয়া, যেহেতু মেঘ পরিচালনকারীকে আল্লাহ তাআলা। হ্যাঁ, তারপর অনেকে তো সরাসরি গালি দেয়, আল্লাহকে সরাসরি গালি দেয়। আমি আপনাদেরকে একবার শুনিয়েছিলাম, বলছে মানে ভাদ্র মাস ঢুকে যাচ্ছে, তবু বৃষ্টি হয় না আকাশে, চাষ লাগেনি, এবারে চাষিদের অবস্থা কেমন হবে? আর মাত্র কয়েকটা দিন সময় আছে, এই সময় ধান রোপণ না করতে পারলে ধান হবে না। মেঘ আকাশে, মেঘ ভাঙা মেঘ চলে যাচ্ছে, ভেসে ভেসে উড়ে যাচ্ছে, কিন্তু বৃষ্টি হয় না। তখন আলোচনা হচ্ছে সকালবেলায়, ওই যে ব্রাশ করতে করতে দেখেছেন পাড়াগ্রামে কলের কলতলার নিচে, তারপরে কোথাও ব্রিজ, কোথাও এইসব জমায়েত হওয়ার জায়গাতে তারা গিয়ে গল্প করছে, মেঘ চলে যাচ্ছে, বৃষ্টি হয় না, এই সেই। তখন একজন বলছে, নাউজুবিল্লাহ মিন জালিক, কথা বলাও ঠিক না, কিন্তু নাকলে কুফর, কুফরে না বাসাদ, কাফেরি কথা, কুফরি কথা বললে কুফরি হয় না, কারণ একজনের কথা বলছি। বলছে কি? বলছে খোদা বুড়ো হয়ে গেছে রে, আর হোঁস টুস নেই, মনে নেই যে কখন বৃষ্টি দিতে হবে, শ্রাবণ মাস পেরিয়ে গেল, এখনো বৃষ্টি হচ্ছে না। নাউজুবিল্লাহ মিন জালিক, কেমন হলো কথা? এইরকম কথা যদি কেউ সজ্ঞানে বলে, কাফের হবে না? হবে না, একদম কাফের হয়ে যাবে, আউযুবিল্লাহ। এইভাবে মেঘ বৃষ্টিকে নিয়ে সরাসরি আল্লাহকে গালি দেয়, আর অনেকে সরাসরি আল্লাহকে দেয় না, কিন্তু মেঘ আর বৃষ্টিকে গালি দেয়। বৃষ্টি এলো, আপনার ধান ভিজে গেল, আপনি তখন বলেন কানা মেঘ, মেঘ কখনো কানা হয় না, মেঘ কখনো নিজে নিজে বৃষ্টি দেয়। আল্লাহ তাআলাকে পরোক্ষভাবে গালি দেওয়া হয়, কারণ আল্লাহ বিশ্বের নিয়ন্তা, যুগের মালিক, যুগের বিবর্তন তিনিই ঘটান, প্রাকৃতিক নিয়মের নিয়ামক তিনি। অতএব যুগ বা প্রকৃতিকে গালি দিলে তাকে গালি দেওয়া হয় যে গালি খাওয়ার উপযুক্ত নয়। মেঘ কি গালি খাওয়ার উপযুক্ত? না, যুগ গালি খাওয়ার উপযুক্ত, যুগের মানুষ গালি খাওয়ার উপযুক্ত হতে পারে, যুগ না। তাহলে আপনি যে গালি দিলেন তাকে গালি দিলেন যে আসলে গালি খাওয়ার উপযুক্ত নয়। আচ্ছা, আপনি বলতে পারবেন যদি কেউ গালি খাওয়ার উপযুক্ত না হয় তাহলে গালি গালিটা যাবে কোথায়? ওই যে টম জেরি বলেছিলাম না, টম জেরি, টম আর জেরি, জেরি যখন কি বলে, টম যখন জেরিকে মারার জন্য, মানে বিড়াল যখন ইন্দুরটাকে মারার জন্য, মানে এই যে গুলটি গুলটি মারছে কিংবা বন্দুক মারছে, তখন গুলিটা ঘুরে কার গায়ে লাগছে? ওই বিড়ালের গায়ে লাগছে। এই জন্য বাচ্চারা খুব পছন্দ করে টম জেরি, টমকেই লাগছে। তো গালি যখন দেওয়া হয় তখন সেই গালি, হাদিসে আছে, আকাশের দিকে চড়ে, আকাশে জায়গা খোঁজে, সেখান তো জায়গা পাওয়ার কথা না, তারপরে ফিরে আসে, ফিরে এসে যাকে গালি দেওয়া হয়েছে তার কাছে যায়। সে যদি গালি খাওয়ার উপযুক্ত হয় তাহলে গালি লাগে, অভিশাপ খাওয়ার উপযুক্ত হলে অভিশাপ লাগে, আর যদি উপযুক্ত না হয়, সে গালি খাওয়ার যোগ্য নয়, অথচ আপনি তাকে গালি দিলেন, হ্যাঁ, কিভাবে গালি দিলেন? মনে করুন আপনার সঙ্গে একজনের ওয়াদা ছিল যে আসবে, ওয়াদার টাইম শেষ হয়ে গেল, এলো না, আপনি এমন গালি দিলেন যে অমুকের বাচ্চা কথা দিয়ে আর এলো না, ঠিক আছে। তারপরে পরে বুঝতে পারলেন যে সে বেচারি এমন একটা অসুবিধায় পড়েছিল, তার গাড়ি ছিল না, কিংবা তার এমন একটা অসুখ হয়েছিল, কিংবা তার এমন কাজ করেছে আসতে পারত না, তাহলে সে গালি খাওয়ার উপযুক্ত হলো? গালিটা গেল কোথায়? গালিটা তার কাছে ফিরে আসে যে গালি ছেড়েছে, গালির গুলি যে ছেড়েছে, সেই গালির গুলি আবার টমের কাছে, হ্যাঁ, যদি জেরিকে না লেগে টমের কাছে ফিরে আসে। অতএব এমন এমন অবস্থায় যে আপনি গালি দিলেন যে গালি খাওয়ার উপযুক্ত না, মেঘকে গালি দিলে মেঘ গালি খায় না, গালি খায় কে? যে গালি দেয়, গালিদাতাই গালি খায়। যুগ বা প্রকৃতি তো আল্লাহর সৃষ্টি, আর সৃষ্টির কোনো অপরাধ নেই, বরং সে তেমন চলে যেমন তিনি চালান, তার কোনো এখতিয়ারই নেই। কথার জন্য বলি, একটা তীর এসে আপনার গায়ে লাগলো, তীরটাকে ধরে আপনি তীরকে গালি দেবেন? ধনুক থেকে তীর বেরিয়ে গেছে, ধনুকটাকে গালি দেবেন? কাকে গালি দেবেন? যদি আপনি গালি দেন কাকে দেবেন? যে মারছে তাকে গালি দেবেন। তাহলে বোঝা গেল কি, তীর ধনুকের কোন দোষ নেই, দোষ কার? যে তীর মারছে। তাহলে যদি আপনি সৃষ্টিকে গালি দেন, আসলে সেই গালি কোথা লাগবে? গিয়ে স্রষ্টাকে লাগবে। দু নম্বর কথা হলো, শিরিক করা হয় আপনার এরকম গালি দেওয়াতে, শিরিক করা হয়। কারণ প্রকৃতিকে গাল মন্দকারী তখনই গাল মন্দ করে যখন সে ধারণা করে যে ইষ্ট অনিষ্টের পিছনে প্রকৃতির হাত আছে। আপনি মেঘকে গালি দিলেন কেন? যেহেতু আপনি মনে করেন যে মেঘই বৃষ্টি বর্ষণ করে, এখানে আল্লাহর হাত নেই, তাহলে আপনার কি হলো? শিরিক হয়ে গেল। অথচ প্রকৃতি বা যুগের নিজস্ব কোনো এখতিয়ার নেই। তিন নম্বর কথা হলো, সেই গালি পরোক্ষভাবে যুগ বা প্রকৃতির সৃষ্টিকর্তা, নিয়ন্তা, মালিক ও প্রতিপালককে লাগে, কথা আগেই বলা হলো, কারণ তিনিই যুগ ও প্রকৃতির পরিচালনা ও নিয়ন্ত্রণ করে থাকেন। তাই যুগ বা প্রকৃতিকে গালি দিলে আল্লাহকে কষ্ট দেওয়া হয়। অবশ্য যুগ বলতে যদি কেউ যুগের মানুষকে বোঝায় এবং তার পরিস্থিতি বর্ণনা করে, যেমন বলে জামানা বড় খারাপ, যুগ বড় ঘুষখোর, এটা সত্যি বাস্তব, এটা জামানা যুগকে গালি দেওয়া হয় না। আসল উদ্দেশ্যটা কি? ওই গ্রামকে জিজ্ঞেস করে দেখো, গ্রামকে মানে কি, গ্রামকে কি জিজ্ঞেস করা হয়? গ্রামের মানুষকে, এ কথা কোরআনেও আছে, ওয়াস আলিল কারিয়া, তার মানে গ্রামকে জিজ্ঞেস করে দেখো, গ্রামকে কি জিজ্ঞেস করা হয়? গ্রামের মানুষকে জিজ্ঞেস করা হয়। তেমনি যুগ খারাপ বলতে যদি যুগের মানুষ খারাপ উদ্দেশ্য হয়, প্রকৃতি সম্বন্ধে পরিস্থিতি বর্ণনা, যেমন দুনিয়া বড় স্বার্থপর, সর্বগ্রাসী বা সর্বনাশী, এটা গালির অর্থে নয়, বন্যা বা ঝড়, বিশ্রী গরম ইত্যাদি, বিশ্রী গরম, গরমকে গালি দেওয়া হয় না, না, এটা উদ্দেশ্য কি, যে খুব প্রচন্ড গরম ইত্যাদি বলে, তাহলে তা দোষাবহ হবে না। মোমেন জানে যে বিপদ আসে তা তার কোন গুনাহের কারণে আসে, তাই সে যুগ বা প্রকৃতিকে গালি না দিয়ে নিজের আত্মাকে ভর্সিত করে এবং তওবা করে। আর মুশরিক, কাফের, ফাসেক বা জাহেল করে এর বিপরীত, যেহেতু তারা আল্লাহর প্রতি ইমান রাখে না। যুগকে গালি তিনভাবে দেওয়া হয়, নিন্দা না করে যুগের বাস্তব রূপ বর্ণনা করা, এমন করা বৈধ, যেমন আগেই বলা হলো, আজকে কঠিন গরমে জান বেরিয়ে যাচ্ছে, যেমন লূত আলাইহিস সালাম বলেছেন আজকের দিনটা বড় কঠিন, লূত আলাইহিস সালাম বলেছেন, তার মানে এরকম বলা সমস্যা নাই, এটা হচ্ছে জায়েজ। নম্বর দুই, যুগকে গালি দেওয়া এই বিশ্বাস করে যে যুগই ভালো মন্দের কর্তা, তাহলে কি হবে? এটা সেটি হয়ে যাবে, তাই না? যেমন এই বিশ্বাস রাখা যে যুগই সকল বিষয়ের পরিবর্তন ঘটিয়ে থাকে, ভালো থেকে মন্দ, মন্দ থেকে ভালো, যুগই ঘটিয়ে থাকে, এমন বিশ্বাস হবে শিরকে আকবার, শুধু শিরকি না, শিরকে আকবার। নম্বর তিন, যুগকে গালি দেওয়া এই ভেবে যে যুগই অপ্রিয় বিষয়ের পাত্র, অবশ্য আল্লাহকেই কর্তা বলে বিশ্বাস রাখা হয়, এমন গালি দেওয়া হারাম ও কাবিরা গুনাহ। বুঝতে পারলেন? যুগ জামানাকে গালি দিলে আল্লাহকে কষ্ট দেওয়া হয়, সে কথা আগে বললাম, ইউজিনি ইবনে আদম ইসুবুদ্দাহার, আল্লাহ তাআলা বলেছেন যে আদম সন্তান আমাকে কষ্ট দেয়, সেই যুগ জামানাকে গালি দেয়। কথাবার্তা দুটি উপকার নীতি আপনাদেরকে বলে রাখি। এক, অবৈধ কথা উচ্চারণ করা হতে জিহ্বাকে সংযত রাখা ওয়াজিব। যখন আপনার মনে কোনো ক্ষোভ আসবে, ক্রোধ আসবে, তখন কথা বের হওয়ার আগে ভেবে নিতে হবে, বের হওয়ার পরে ভাবলে কোনো লাভ হবে? ঢিল ছোড়ার আগে ভাবতে হবে, ঢিল ছুড়ে দিয়ে ভাবলে কোনো লাভ হবে না। এই জন্য নীতি হল কি, যে অবৈধ কথা উচ্চারণ করা হতে জিহ্বাকে সংযত রাখা ওয়াজিব, যেমন গীবত, চুগলি, মিথ্যা এবং এই শ্রেণীর কুমন্তব্য। এমন একটা মন্তব্য, কথা শুনলেন চট করে মন্তব্য করে দিলেন, শুনলেন যে অমুক লোকটা আজকে দর্শে আসেনি, চট করে বলেন আরে ও তো অমুক, এই নিয়ে নানা রকম করে এমন একটা মন্তব্য করলেন, অথচ সে তার ভিতরে নেই। না, আগে বলার আগে কি করতে হবে, ভেবেচিন্তে দেখতে হবে যে আসলে তার কোন ওজর আছে কি না। তার অনুরূপ শিরকি কথাও, যেমন গায়রুল্লাহ নামে কসম খাওয়া ইত্যাদি। যেহেতু মানুষ যা মুখে উচ্চারণ করে তাকে তার হিসাব দিতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, মা ইলফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতিদ। মানুষ যে কথাই উচ্চারণ করে তাহলে বিবদ্ধ করার জন্য তৎপর প্রহরী তার নিকটে আছে। কোথায়? ডাইনে এবং বামে। ইন্না কুন্না নাস্তানসিখু, আমি কপি করতাম, তার মানে ফেরেশতারা কপি করছেন। তারপরে কেরামান কাতিবিন, ওই যে কেরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফালুন। মানুষ কখনো এমন কথা বলে যার ফলে সে ইসলাম থেকে খারিজ হয়ে যেতে পারে, তাই কথা বলার সময় শব্দ বাক্য সংযতভাবে ব্যবহার করতে যত্নবান হওয়া ওয়াজিব। দেখবেন ভেবে যে এটা বলা ঠিক কিনা, বলা জায়েজ কিনা, বলে দিলাম বাস। কি ভাই, কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। তোমার নাকি এই হয়েছে? হ্যাঁ, তুমি আল্লাহর খালাইতো ভাই তো, তাই বলে দিলে। কি কথাটা বললেন আপনি? কি কথাটা বললেন? চট করে এমন একটা কথা বললেন, আল্লাহর খালাইতো ভাই, এই কথাটা বলা জায়েজ? তার মানে আল্লাহ যেহেতু গায়েবের খবর জানেন, আপনি সে গায়েবের খবর বললো, কোন অদৃশ্যের খবর বললো, তার ফলে তাকে আপনি আল্লাহর খালাইতো ভাই বানিয়ে দিলেন। একটা কথা মানুষে বলে কি না? এইভাবে যদি বলে কেউ তাহলে একটু কুপরি কথা, কারণ আল্লাহর খালাইতো ভাই কেউ হতে পারে না, আর আপনি তাকে বানিয়ে দিলেন। এই শ্রেণীর কথাবার্তা বলতে আপনার জিভে নাট বল্টু থাকা দরকার। যে সকল শব্দ বাক্যে শিরকের গন্ধ থাকে, এটা দ্বিতীয় নীতি, যে সকল শব্দ বাক্যে শিরকের গন্ধ থাকে তার প্রয়োগও বৈধ নয়, যেহেতু তার ফলে শিরকে পতিত হওয়ার আশঙ্কা থাকে অথবা তার মাধ্যমে শিরকের কোন দুয়ার খুলে যায়। যখনই দেখবেন যে এমন কথা বলছি, যে এই যে কথাগুলো বলা হলো একটু আগেই, যুগকে গালি দেওয়া, জামানাকে গালি দেওয়া, বৃষ্টিকে গালি দেওয়া, মেঘকে গালি দেওয়া, ঝড়কে গালি দেওয়া ইত্যাদি ইত্যাদি, তা সেই ক্ষেত্রে যখন আপনি গালি দেবেন সেই গালির ফলে আপনার শিরিক হয়ে যাবে। সুতরাং এই শ্রেণীর কথাবার্তা যাতে আপনি না বলেন, আপনার মুখ ফসকে না বেরিয়ে পড়ে, আপনার কলম ফসকে লিখে না ফেলে, তার জন্য সতর্ক হওয়া দরকার। আজকে দর্শনে কি বুঝলাম? যে সমস্ত কিছু নিয়ন্ত্রক বা নিয়ন্ত্রণকারীকে আল্লাহ তাআলা, আর তাতে কেউ শরীক নেই, না কোনো গস কুতুব ওলি আব্দাল কেউ না, আর ফেরিস্তারা যে পরিচালন বা পরিচালনাভার তাদের উপর দেওয়া হয়েছে আল্লাহর হুকুমেই, তারা ওয়াইয়াফালুনা মা ইউমারুন, তাদেরকে যা আদেশ করা হয় তাই করেন, তার বাইরে কিছু না, নিজস্ব এখতিয়ারে ফেরিস্তারা কিছু করেন না। যেখানে বৃষ্টি বর্ষণ করার আদেশ হয় সেখানেই বৃষ্টি হয়, যেখানে বজ্রপাত হয় সেখানেও আল্লাহর ইচ্ছাতে হয়, যেখানে ঝড় হয় সেখানেও আল্লাহর ইচ্ছাতে হয়, যেখানে ভূমিকম্প হয় সেখানেও আল্লাহর ইচ্ছাতে হয়। এখানে ফেরেশতারা নিজের ইচ্ছাতে কিছুই করেন না, সুতরাং সেটা আল্লাহরই করা, আল্লাহর নিয়ন্ত্রণ। সুতরাং যদি আমরা এর উল্টো করি, বুঝি তা আর গালি দিই, তাহলে সহায় শিরিক হবে, আর না হয় কমসে কম কাবিরা গোনা হবে, যে আপনি পরোক্ষভাবে আল্লাহকে গালি দিচ্ছেন। আল্লাহ তাআলা আমাদেরকে পানাহ দেন যেন আমরা আল্লাহকে সরাসরি প্রত্যক্ষভাবে অথবা পরোক্ষভাবে গালি না দিয়ে বসি। আল্লাহুম্মা আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।